أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايا ماي بروم دايلو الله رنامي تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير مها مهمان نتو تيني شرب ماي كرتب تو جهار فرائتو تيني شرب بشي شرب شكتمان الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور جني سرشتی کریا چن مرتو او جبون تم ادر کے پرکھا کری بار جنو کے تم ادر مدھے کارمی اتم تنی پراکرم شلی خماشیل الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور جنی سرشتی کریا چن ستارے ستارے شبتا کاش دائمائی اللہ سرشتی دے تمہیں کنو خود دیکھتے پائی بینا تمہیں آبار تاکائیا دیکھو کنو تروٹی دیکھتے پاؤ کی ثم ارجع البصر کرتین ینقلب الیک البصر خاسئا وهو حسیر اتو پر تمہیں بار بار دشتی فیراؤ شئی دشتی بیٹھو او کلانتو ہی یا تمہ دیکھ فیری آشی بے ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين واعتدنا لهم عذاب السعير আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করিয়াছি প্রদীপ মালা দ্বারা এবং উহাদেরকে করিয়াছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ এবং উহাদের জন্য প্রস্তুত রাখিয়াছি জ্বলন্ত অগ্নির শাস্তি وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير جهارا تهدر پرتیپالوك کی اشکار کرے تهدر جن رہی اچھا جهنم شاستی وہا کتو مندو پرتبرتن ستھل اذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور جاکن وہارا تر مدھ نکیبت ہوئی بے تاکن وہارا جهنم ار بکار شبد شنی بے আর উহা হইবে উদ্বেলিত تَكَادُ تَمَيَّزُ مِنَ الْغَيْظِ كُلَّمَا أُلْقِيَ فِيهَا فَوْجٌ سَأَلَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ نَذِيرٌ রোষে জাহান্নাম যেন ফাটিয়া পড়িবে যখনই উহাতে কোন দলকে নিক্ষেপ করা হইবে উহাদেরকে রক্ষিয়া জিজ্ঞাসা করিবে তোমাদের নিকট কি কোন সতর্ককারী আসে নাই قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وهرا بولي بي أبوشي آما در نكر شطر کو كاري آشيا چلو عمرا وها در كي مثا بدي گنن كوريا چلام ابن بوليا چلام الله كيچي أبوتن كورن ناي تمرا تو محا ببرانتي تلوهيا چلو وقالوا لو كنا نسمع او نعقل ما كنا في اصحاب السعير এবং গুহারা আরো বলিবে যদি আমরা শুনিতাম অথবা বিবেক বুদ্ধি প্রয়োগ করিতাম তাহলে আমরা জাহান্নামবাসী হইতাম না فاعترفوا بذنبهم فسحقا لاصحاب السعير গুহারা ওদের অপরাধ স্বীকার করিবে ধ্বংস জাহান্নামীদের জন্য ان الذين يخشون ربهم بالغيب لهم مغفرة واجر كبير যারা দৃষ্টির অগোচরে তাহাদের প্রতিপালককে ভয় করে তাহাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার واسروا قولكم او اجهروا به انه عليم بذات الصدور তোমরা তোমাদের কথা গোপনেই বলো অথবা প্রকাশ্যেই বলো তিনি তো অন্তর্যামী الا يعلم من خلق وهو اللطيف الخبير যিনি সৃষ্টি করিয়াছেন তিনি কি জানেন না তিনি সূক্ষ্মদর্শী সম্যক অবগত هو الذي جعل لكم الارض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه واليه النشور তিনি তো তোমাদের জন্য ভূমিকে সুগম করিয়া দিয়েছেন অতএব তোমরা উহার দিক দিগন্তে বিচরণ করো এবং তাহার প্রদত্ত জীবন উপকরণ হইতে আহার্য গ্রহণ করো পুনরুত্থান্ত তাহারই নিকট আমিনতুম মান ফিস সামাই আন ইখসিফা বিকুমুল আরদ ফাইযা হিয়া তামুর তোমরা কি ইয়া হইতে নির্ভর হইয়াছো যে যিনি আকাশে রহিয়াছেন তিনি তোমাদেরকে সব ভূমিকে ধসাইয়া দিবেন অনন্তর উহা আকস্মিকভাবে থরথর করিয়া কাঁপিতে থাকিবে